السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله من لا نبي بعد. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في موضع آخر: من يطيع الرسول فقد أطاع الله، ومن تولى فما أرسلناك عليهم حفيظا. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري مسلم. وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: يا رسول الله، ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى. رواه البخاري. أهل حديث أندلون দাই সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই সাপ্তাহিক তালিমী বৈঠকের সম্মানিত সঞ্চালক, উপস্থিত শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহরবানিতে আজকের মাগরিব সালাত আদায় করে সুন্দর এই ধরনের এক পরিবেশে উপস্থিত হতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যাঁর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই পৃথিবীতে ইসলাম সম্প্রসারিত হয়েছে, যাঁর আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এ সকল প্রচেষ্টা। তাই সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত পেশ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিষ্ঠিত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখেই ইত্তেবা ও সুন্না তথা সুন্নাতের হুবহু অনুসরণ, সুন্নাতের হুবহু অনুসরণ এ বিষয়ের উপরে কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টির পূর্বেই জিন জাতিকে সৃষ্টি করেছিলেন এবং জিন জাতির মাধ্যমে ইবাদতও নিয়েছেন। পরবর্তীতে মহান রব্বুল আলামিন চাইলেন মানুষ সৃষ্টি করার, তিনি সৃষ্টিও করলেন, লক্ষ্য নির্ধারণ করলেন যে মানুষ এবং জিন তার ইবাদত করবে। তো মানুষ এবং জিন যে তার ইবাদত করবে, সেটা কিভাবে করবে, কোন পদ্ধতি করবে, সকল মানুষ কি একই পদ্ধতিতে করবে না ভিন্ন ভিন্ন, এর নির্দিষ্ট কোনো সীমারেখা থাকবে না ইচ্ছা মতো করবে, এক এক ব্যক্তি এক এক রকম করবে না কি করবে, এগুলো হাতে কলমে বাস্তবায়ন করার জন্য, বাস্তব প্রশিক্ষণ দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন সময়ের চাহিদা অনুযায়ী যুগের বাঁকে বাঁকে 124,000 নাবী এবং রাসুল এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাঁরই ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সারা পৃথিবীর মানুষের জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে এই দুনিয়াতে পাঠালেন। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে বলছেন, কুল, হে নবী, আপনি বলে দিন, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলছেন, কুল, হে নবী, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি নিজেকে আল্লাহর সাথে সুদৃঢ় ভালোবাসার ভিত্তিতে উপস্থাপন করতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তো ফাত্তা বিউ নি, আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লামকে, ফাত্তা বিউ, তোমরা অনুসরণ করো নি আমার, অর্থাৎ তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমি মুহাম্মাদের ইত্তেবা করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লামকে হুবহু অনুসরণ করো, তাহলে ফলাফল কি দাঁড়াবে, লাভ কি হবে তার অনুসরণ করলে, সেটাও আল্লাহ বলে দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, মহান রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর কি করবেন, ইগফির লাকুম দুনুবাকুম, তোমাদের যে পাপগুলো রয়েছে এই পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন অতিশয় দয়ালু, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়াময়। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে, আমাদের জীবনে কোনো অপরাধ হয়ে থাকলে, পাপ সংগঠিত হলে, এর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুসরণটাই হচ্ছে মোচনের অন্যতম মাধ্যম। পরবর্তী আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী, আপনি বলুন, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর দেওয়া বিধান পদ্ধতি মেনে নাও, ওয়ার রাসূল, সাথে সাথে তার রাসূলেরও, সাথে সাথে আল্লাহর আনুগত্য করার পাশাপাশি, আল্লাহকে মান্য করার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। অমান তাওয়াল্লাহ, যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, মানে এখানে মহান রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিচ্ছেন মানুষকে, সব মানুষই তো গ্রহণ করবে এমনটা নয়, যার তাকদিরে মহান রব্বুল আলামিন হেদায়েতের লিখেছেন তিনি কিন্তু হেদায়ত প্রাপ্ত হবেন, অন্যরা পাবেন না। তো যারা দাওয়াত গ্রহণ করলো না, মানলো না, এতে কি দায়ী যিনি দাওয়াত দিবেন উনি কি বিমর্ষ হয়ে যাবেন, মানে আশা হারিয়ে দিবেন, উনি কি মানসিকভাবে কষ্ট পাবেন, এমনটা যেন না হয়। তাই মহান রব্বুল আলামিন বলছেন, অমান তাওয়াল্লাহ, যদি কেউ মুখ ফিরিয়ে নাও নেই, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে হে নবী, আল্লাহ রাসূলকে বলছেন যে নিশ্চয় আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়ত করেন না। কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে এতে দুঃখ কষ্টের কোনো কারণ নেই, দায়ীর কাজ দাওয়াত দেওয়া, আহ্বানকারীর কাজ আহ্বান করা, যদি কেউ মুখ ফিরিয়ে নেয় এর জন্য আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়ত করেন না। ঠিক একই রকম কথা মহান রব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন তা তোমরা গ্রহণ করো। আল্লাহ বলছেন যে রাসূল যা দেন তা তোমরা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু, আর তিনি যা নিষেধ করেন, ফান্তাহু, তা তোমরা বর্জন করো, ত্যাগ করো, সেটা তোমরা ছেড়ে দাও। এরপরে বলছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এরপরে বলছেন আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় কি বিষয়ে করব, আল্লাহকে ভয় করতে বলেন আগের দুইটা কাজের বিষয়ে। আল্লাহ যে আগে বললেন যে মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন তা গ্রহণ করো, মানে রাসূল যে বিধান, যে পদ্ধতি, যে নিয়ম, যে নীতি, যে হুকুম আহকাম দিয়েছেন, এটা গ্রহণের বিষয়ে আল্লাহকে ভয় করো। অত্তাকুল্লাহ বলে আগের দুইটা কথার দিকে ইঙ্গিত করেছেন যে আল্লাহর দেওয়া বিধান, রাসূল যে বিধান নিয়ে এসেছেন, প্রচার করছেন, বাস্তবায়ন করছেন, সেটা গ্রহণের বিষয় আল্লাহকে ভয় করো, সাথে সাথে তিনি যা নিষেধ করেছেন, যা হারাম করে দিয়েছেন, মানুষের জন্য বর্জন করতে বলেছেন, সেটা বর্জন করার বিষয়ে আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করতে বলার পরে বলছেন যে নিশ্চয় মনে রাখিও আল্লাহ কঠোর শাস্তিদাতা। পরে আমরা বাস্তব জীবনের সাথে যদি আয়াতটা মিলিয়ে দেখি, তাহলে আমরা বাস্তব জীবনে এর কিছু উদাহরণ পাব, যে আমরা কোনো কাজ করলে, কারো কাছে কিছু পেলে, ধরুন একজন ব্যক্তির কাছে আমরা 100 টাকা পাবো, 100 টাকা পেলে তাকে প্রথমে দু একদিন বলি যে ভাই টাকাটা দিও, অমুক দিন দিও, অমুক দিন দিও। যখন একাধিক ডেট সে মিস করে, একাধিক তারিখ দেয়নি, তখন রাগান্বিত হয়ে তাকে চাপ সৃষ্টি করি, বল প্রয়োগ করি, হুমকি দেই যে তুমি যদি কালকে টাকা না দাও তাহলে তোমার খবর আছে। আমরা এই কথা কিন্তু তাকে বলি, এই খবর আছে তাকে বলার অর্থ হলো তাকে চাপ সৃষ্টি করা, বল প্রয়োগ করা, যেন সে অবশ্যই দেয়, এই জন্য চাপটা সৃষ্টি করি। ঠিক মহান রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে এই ধরনেরই একটা বাক্য প্রয়োগ করলেন যে ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। কি বিষয়ে? যদি আগের কথাগুলো না মেনে নাও সে বিষয়ে, রাসুল যা দিয়েছেন তা যদি গ্রহণ না করো, রাসুল যা নিষেধ করেছেন তা যদি বর্জন না করো, তাহলে আল্লাহ কঠোর শাস্তিদাতা, সময় আসলে আল্লাহ কঠোর শাস্তি দিবেন। এইভাবে মহান রব্বুল আলামিন স্পষ্ট করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করতে বললেন। পাশাপাশি আরেকটা জিনিস আমরা খেয়াল করব যে বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে একটা গ্রুপ সৃষ্টি হয়েছে যারা নিজেদেরকে আহলুল কোরআন বলে পরিচয় দিয়ে থাকেন, অর্থাৎ পবিত্র কোরআনের অনুসারী। তারা বলতে চান যে যেহেতু মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যাতে কোনো বিষয় আল্লাহ ছেড়ে দেননি, যেহেতু মহান রব্বুল আলামিন কোরআনকে এই ধরনের একটা স্বীকৃতি দিয়েছেন, বিধায় কোরআনই যথেষ্ট, কেন আমরা রাসুলের বাণী হাদিস মানতে যাব, এই ধরনের একটা প্রসঙ্গ তারা তুলে কথা বলেন। যারা স্রেফ কোরআনই মানেন বা কোরআনকে অনুসরণ করেন, হাদিসকে তারা বর্জন করেন, যারা নিজেদেরকে বলেন আহলুল কোরআন, এই আয়াতে কিন্তু আহলুল কোরআনদেরও কবর রচনা করা হয়েছে। যারা স্রেফ কোরআনকে অনুসরণ করতে চায়, হাদিস বর্জন করতে চায়, তাদের এই চিন্তাকে ভেঙে দিয়েছে পবিত্র কোরআনের আয়াত। যেহেতু আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন তা গ্রহণ করো, অমানাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা নিষেধ করেন তা বর্জন করো। পবিত্র কোরআন তো আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত বিধান হচ্ছে পবিত্র কোরআন, আর রাসূল যা দিয়েছেন সেটা হচ্ছে হাদিস। বিধায় রাসূলের দেওয়া যদি বাদ দিতে চাই তাহলে প্রকারান্তরে পবিত্র কোরআনকেই অস্বীকার করেছি। রাসুলের হাদিস যদি কেউ বর্জন করতে চায়, যে কোনো যুক্তি দিয়ে হোক না কেন, যদি রাসুলের প্রাত্যহিক জীবনের যে কার্যক্রম বা যে হাদিস এগুলো যদি বর্জন করি, তাহলে উল্টো এই আয়াতটাকে কিন্তু অস্বীকারের সামিল হয়ে যাই। এছাড়া আরও একাধিক আয়াত রয়েছে একই মর্মে। মহান রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে একই মর্মে কথা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যে নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ করে প্রেরণ করা হয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য নিহিত রয়েছে। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে তার জন্য, যে ব্যক্তি পরকালে আল্লাহর দিদার লাভ করতে চায়, আল্লাহর সাথে মোলাকাত করতে চায় তার জন্য, সাথে সাথে ওয়াল মানে পরকালের প্রতি বিশ্বাস যে রাখে তার জন্য, তার জন্য যে পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, এই সকল ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে, যেটা আপনার আমার সকল মুসলিম মুমিনের জন্য অনুসরণীয়। ঠিক মহান রব্বুল আলামিন একই ধরনের কথা বলছেন সূরা নেসার 80 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। মান ইউতিউর রাসূলা, যে ব্যক্তি রাসূলকে মান্য করলো, যে ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তি সরাসরি আল্লাহকে মান্য করলো। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলকে মান্য করার মধ্যে আল্লাহকে মান্য করা নিহিত রয়েছে। এটা আল্লাহই বলছেন যে মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি রাসূলকে হুবহু মান্য করে সে সরাসরি আল্লাহকে মান্য করে। এটা বলার পরে ঠিক আগের কথার মতোই, সূরা হাসরের আয়াতের মতোই আবারও সান্ত্বনা দিচ্ছেন মহান রব্বুল আলামিন, অমান তাওয়াল্লা, যদি কেউ মুখ ফিরিয়ে নেয়। তাহলে এবার বলছেন, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে তাদের হেফাজতকারী করে আমি পাঠাইনি। যদি কেউ না মানে আপনার দাওয়াত পৌঁছে দিন, যদি কেউ আপনার হুবহু অনুসরণ করে সে সরাসরি আল্লাহর অনুসরণ করে বা আল্লাহকে মান্য করে, কিন্তু যদি না মানে, যদি আপনার দাওয়াত কেউ না গ্রহণ করে তাহলে কি হবে? তাহলে আপনি তাদের হাফেজ নন, হাফিজা, আপনাকে হেফাজতকারী হিসেবে পাঠায়নি। মানে প্রকাউন্টের এভাবে যদি বলি যে আপনাকে কন্টাক্ট দেয়নি যে তাকে হেদায়েত করেই ছাড়তে হবে, পৃথিবীর মানুষকে হেদায়েত করেই ছাড়তে হবে, এই কন্টাক্ট নিয়ে আপনি যাননি। আপনার কাজ দাওয়াতটা পৌঁছে দেওয়া, মানুষের কাছে বলে দেওয়া, প্রচার করে দেওয়া, জানিয়ে দেওয়া। যারা গ্রহণ করবে আলহামদুলিল্লাহ, তারা আল্লাহকে মান্য করবে, আর যারা গ্রহণ করবে না তাদেরকে ছেড়ে দিন। তাহলে এখানে বেশ কিছু দিক ফুটে উঠেছে পবিত্র কোরআনের এই আয়াতটিতে, যা সূরা নেসার 80 নম্বর আয়াত, অনেকগুলো দিক ফুটে উঠেছে। অনেকেই মনে করি যে সশস্ত্র জেহাদ করে বাধ্য করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে দেশের সরকারকে, তাহলে এই আয়াতটা কোথায় রাখবো? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমান্তা মুখ ফিরিয়ে নিলে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আপনাকে হেফাজতকারী হিসাবে পাঠায়নি। তাহলে আমি বল প্রয়োগ করে, চাপ সৃষ্টি করে যে কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করাবো, সেই স্বীকৃতি কিন্তু এই আয়াতের মধ্যে নেই। বল প্রয়োগ করে হেদায়ত করতে হবে তা কিন্তু বলা নেই, মানে তাকে দাওয়াতটা পৌঁছে দিতে হবে, গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, না করলে তাকে ছেড়ে দিতে হবে। অনেকেই মনে করি যে বর্তমানে কিছু সমস্যা আসছে, হিকমতের জন্য আমরা এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য কিছু ইসলাম বহির্ভূত কাজ মেনে নিলাম ক্ষণিকের জন্য, যখন আমরা শক্তিশালী হব বা আমাদের সেই পর্যায়ে হবে তখন আমরা এগুলো ছেড়ে দিব, এ ধরনের যুক্তি দেখাই, কিন্তু সেটাও এর মধ্যে নেই। সেই যুক্তিগুলো এ আয়াত খণ্ডন করে দিয়েছে, শেষ করে দিয়েছে, যে কারো কাউকে হেদায়ত করেই ছাড়তে হবে এই দায়িত্ব নিয়ে আমরা কেউই আসেনি, প্রচার করার দায়িত্ব নিয়ে আমরা এসেছি। ঠিক মহান রব্বুল আলামিন সূরা নেসার 59 নম্বর আয়াতে একই রকম কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলকে মান্য করো, মুমিনদেরকে, সারা পৃথিবীতে যে মুমিন ব্যক্তিরা রয়েছেন তাদেরকে ডাক দিয়ে বলছেন যে আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলকে মান্য করো। এরপরে বলছেন, ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যকার আমিরেরও, তোমাদের মধ্যে যিনি আমির তারও আনুগত্য করো, নেতৃস্থানীয় ব্যক্তির আনুগত্য করো। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়, আল্লাহকে মান্য করতে হবে তা আল্লাহ বললেন, রাসূলকে মান্য করতে হবে তাও বললেন, আল্লাহ এবং রাসূলকে মান্য করার বিষয়ে কারোই দ্বিমত নেই। তো উলিল আমরে মিনকুম, আমিরকে মান্য করতে বললেন, নেতৃস্থানীয় ব্যক্তির অনুসরণ করতে বললেন, তাহলে কোন ধরনের নেতৃত্বকে বা কোন ধরনের নেতাকে, কোন ধরনের আমিরকে আমরা মান্য করব? আমির যদি একাধিক হয়, অনেক হয়, তখন আপনি আমি কোন পথে আগাব? তাও কিন্তু মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলে দিয়েছেন, যা এই আয়াতের মধ্যে লুকিয়ে আছে। দেখুন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহা, আতিউ মানে তোমরা অনুসরণ করো, লহা মানে আল্লাহ, আতিউল্লাহা, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া এবং ওয়া আতিউর রাসূলা, ওয়া এবং আতিউ অনুসরণ করো রসুলা রাসুলের, তোমরা আল্লাহর অনুসরণ করো রাসুলের অনুসরণ করো, ওয়া উলিল আমর মিনকুম এবং আমিরেরও অনুসরণ করো। এই আমিরের সময় কিন্তু আতিউ লাগাননি আল্লাহ, আল্লাহর আগে আতিউ লাগিয়েছেন, ঠিক রাসুলের আগে আতিউ লাগিয়েছেন, কিন্তু আমিরের আগে আতিউ আতিউল আমিরা তা কিন্তু বলেননি, ওয়া উলিল আমরে মিনকুম বললেন, আতিউ প্রসঙ্গটা নিলেন না। এতে বোঝা যায় যে যে আমির আতিউল্লাহ এবং আতিউর রাসুলে বিশ্বাসী সেই আমিরের আনুগত্য করো। এ আয়াতে কিন্তু আল্লাহ এইদিকে ইঙ্গিত দিয়েছেন যে আতিউল্লাহ ও আতিউর রাসুল, আল্লাহ এবং রাসুলকে মান্য করো দুটার ক্ষেত্রে আতিউ বললেন, মানে আল্লাহ এবং রাসুলকে মান্য করার বিষয়ে নির্দ্বিধায় মান্য করতে হবে, নিঃসংকোচে মান্য করতে হবে, দ্বিধাহীন চিত্তে কোনো রকম সংশয় সন্দেহ ছাড়াই আল্লাহ এবং রাসুলকে মান্য করতে হবে, কিন্তু আমিরকে নিঃসংকোচে মান্য নয়, নেতাকে নিঃসংকোচে মান্য নয়। নেতাকে মান্য করার সময় আবার দেখতে হবে যেই নেতা আতিউল্লাহ এবং আতিউর রাসুলে বিশ্বাসী ওই নেতৃত্বকে মানতে হবে। এই একটা সূত্রে যদি আগাই তাহলে মুসলমানদের মধ্যে যে বিভক্তি, ইসলামের মধ্যে যে দলীয় বিভক্তি, এই একটা আয়াত দিয়ে দলীয় বিভক্তিটা শেষ করে দেওয়া সম্ভব, কিন্তু এই আয়াতটার মর্ম না বুঝার কারণে মুসলমানদের মধ্যে দলীয় বিভক্তি হয়েছে, নেতৃত্ব নিয়ে কাড়াকাড়ি হয়েছে এই আয়াতটার মর্ম না বুঝার কারণে। তারপরেও আমরা মুসলিম ঐক্য চাই, বৃহত্তর মুসলিম ঐক্য কায়েম করতে চাই, অনেকেই কথা বলি, অনেকেই লেখালেখি করি বৃহত্তর মুসলিম ঐক্যের জন্য। তো মুসলিম ঐক্যের রুট কি হবে, মুসলিম ঐক্যের মাপকাঠি কি হবে, মুসলিম ঐক্যের জন্য মানদণ্ড কি হবে, তাও কিন্তু মহান রব্বুল আলামিন সূরা নেসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন। এবার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এ কথা বলার পরে বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তানাজা হয়, ঝগড়া হয়, মত পার্থক্য হয়, মত নক্য হয়, কোনো বিষয়ে যদি ফেতনা হয়, দ্বন্দ্ব হয়, মত পার্থক্য হয়, তখন কি করবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন বিষয়টা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি যে কোনো বিষয়ে তোমাদের মধ্যে যদি মতনৈক্য দেখা দেয়, মত পার্থক্য দেখা দেয়, মতভেদ দেখা দেয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা বিষয়টাকে সমর্পণ করো আল্লাহ এবং রাসূলের দিকে, বিষয়টা ফিরিয়ে দাও আল্লাহ এবং রাসূলের দিকে। এখানেও দেখুন যে আমিরকে কিন্তু আল্লাহ ছেড়ে দিয়েছেন, এবার আল্লাহ এবং রাসূলের আনুগত্যর জন্য যেমন আতিউ বলেছিলেন, ঠিক এইখানেও কিন্তু আমিরকে ছেড়ে দিয়েছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল আমিরের কথা বলেননি। মানে এখানেও বোঝা যাচ্ছে যে আমির আল্লাহ এবং রাসূলে বিশ্বাসী তার ক্ষেত্রে তার আনুগত্য আপনাকে আমাকে করতে হবে, যদি যে কোনো বিষয়ে মতানৈক্য হয় তখন আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে। যদি আমিরও কোনো কথা বলেন যা আল্লাহ এবং রাসূলের পরিপন্থী, তখন কি মানবো, তখনও মানতে হবে না, এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে পরিপন্থী মতনৈক্য হচ্ছে কোনো কথা নেই, আল্লাহ এবং রাসূলের পরিপন্থী হচ্ছে, তখন ওটা বাদ দিয়ে ফিরিয়ে দিতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে, আল্লাহ কিন্তু সে কথাই বললেন। তাহলে এই মানদণ্ড যদি আমরা সামনে রেখে এগিয়ে যাই তাহলে কিন্তু মতনৈক্য এমনি কমে যাবে, মত পার্থক্য এমনি কমে যাবে। আমরা অনেকেই বলছি, অনেকেই মানে লিখালিখি করছি মুসলিম ঐক্য নিয়ে, বৃহত্তর ঐক্য কায়েম করতে, কিন্তু ঐক্য হবে কিসের মাপকাঠিতে, যদি আমার একটা দল সেটার মূলনীতি নিয়ে বা তার গঠনতন্ত্র নিয়ে আমি এগিয়ে গেলাম, আপনার একটা দল আপনার গঠনতন্ত্র নিয়ে আপনি এগিয়ে আসলেন, আরেকজনের আর একটা দল সে তার গঠনতন্ত্র নিয়ে এগিয়ে আসলো, দিয়ে যদি ঐক্য চাই কোনোদিন ঐক্য সম্ভব নয়। ঐক্যের জন্য আপনাকে আমাকে সবাইকে একটা মানে রুট হিসাবে পথ হিসাবে বেছে নিতে হবে, যে আপনার আমার গঠনতন্ত্র এগুলো সব মগজ প্রসূত, এগুলো রেখে দিয়ে ফিরে আসতে হবে আল্লাহর এবং আল্লাহর রাসূলের বিধানের দিকে। আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বাস্তবায়ন করেছেন, হুবহু সেটাই অনুসরণ করব। এইভাবে যদি আসি তাহলে তখনই বৃহত্তর মুসলিম ঐক্য কায়েম করা সম্ভব, এই পথে অন্য কোনো পথে সম্ভব নয়। কোনোদিনই সম্ভব হবে না, কারণ মানুষের মধ্যে মতভেদ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মতভেদ নেই আল্লাহ এবং রাসূলের বিধানের দিকে। এরপরে মহান রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো বা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মান্য করো। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। মহান রব্বুল আলামিন একটা হুঁশিয়ারি উচ্চারণ করলেন মানুষের জন্য, মুসলিম ব্যক্তির জন্য, পরহেজগার ব্যক্তিদের জন্য, যে হে মুমিনগণ, এখানে কিন্তু আমভাবে সারা পৃথিবীর মানুষকে ডাক দেননি, ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে। মুমিন কে? যিনি আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস রাখেন তিনিই তো মুমিন, যিনি আল্লাহর বিধান মেনে নেন তিনিই তো মুমিন, যিনি সালাত সিয়াম হজ যাকাতে বিশ্বাসী তিনি তো মুমিন। তো তাকেই আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ এবং রাসূলকে হুবহু অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না, তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না, তোমাদের আমলগুলো ধ্বংস করে দিও না। মানে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলের ব্যতিক্রম কিছু করি, আল্লাহ এবং রাসূলের দেওয়া পথ ও পদ্ধতির ভিন্ন কিছু যদি কেউ করি, তাহলে আল্লাহ স্পষ্টই বলে দিলেন তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে। এ কথাই কিন্তু আল্লাহ বললেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, মানে আল্লাহ এবং রাসূলের ব্যতিক্রম কিছু করলে তার আমল গ্রহণ হবে না, সেটা বাতিল হয়ে যাবে, আমলটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেটা যেই পর্যায়ের আমল হোক না কেন, যে কোনো পর্যায়ের আমল হোক না কেন, যদি আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী না হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য নয় মহান রব্বুল আলামিনের কাছে। ঠিক মহান রব্বুল আলামিন সূরা নেসার 65 নম্বর আয়াতে একই রকম কথা বলছেন, ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফালা ওয়া রব্বিকা, আল্লাহ তিনি নিজের কসম করছেন যে তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিবদমান বিষয়ে বা সমস্যার সমাধানে আপনাকে সমাধানকারী হিসাবে না মেনে নিবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফালা রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি চলমান সমস্যার সমাধানে আপনাকে সমাধানকারী হিসাবে মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোশ্চিন কালেও মুমিন হতে পারবে না। শুধু এতটুকু বলেই মহান রব্বুল আলামিন ক্ষান্ত হননি, এবার বলছেন, তুম্মা লা ইয়াজুদু ফি আনফুসিহিম হারাজান, আপনাকে যে সমাধানকারী মেনে নিবে, সমস্যার সমাধান আপনার কাছ থেকে নিবে, এ বিষয়ে নিজের নাফসের মধ্যে কোনো প্রকারের সন্দেহ থাকবে না। তুম্মা লা ইয়াজুদু ফি আনফুসিহিম হারাজান, যে নিজের মনের মধ্যে কোনো প্রকারের সন্দেহ থাকবে না, নিঃসংকোচে আপনার সমাধানটা মেনে নিতে নেবে। যদি আল্লাহ এবং রাসূলের সমাধান মানতে গিয়ে কেউ সন্দেহ করে, কেউ যদি সন্দেহ করে মনের মধ্যে যে এটা মনে হয় ঠিক হলো না, স্পষ্ট বুঝতে পারছে হাদিসটা সহি, আমল করতে গিয়ে দেখছে হাদিস সহি, অথচ মানার ক্ষেত্রে যদি সন্দেহ পোষণ করে, তাহলে আল্লাহ বলছেন ওই ব্যক্তি মুমিন নয়, সে মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য মনের মধ্যে কোনো রকম দ্বিধা সংশয় থাকবে না, নিঃসংকোচে, নির্দ্বিধায়, নিঃশর্তে, কোনো শর্ত ছাড়াই আল্লাহ এবং রাসূলকে, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মেনে নিবে সমাধানকারী হিসাবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আরো বলছেন, মিম্মা কদাইতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি কোনো বিচারক হিসাবে সমাধান দিবেন, আপনি কোনো সমস্যার সমাধান যখন দিবেন, ইউসাল্লিমু তাসলিমা, তখন এই মুমিনদের মানে নীতি বা আদর্শ হবে যে শুনলাম এবং মেনে নিলাম, তাদের মানসিকতা হবে যে যা শুনলাম মেনে নিলাম, কোনো রকম বাক্য ব্যয় নয়, যে ভেবে দেখি বা চিন্তা করে দেখি, এসব বাক্য ব্যয়ের অবকাশতেই যখন আল্লাহ এবং রাসূলের বিধান একজন মুমিনের নিকটে দলিল ভিত্তিক উপস্থাপন করা হবে, তখন ওখানে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ নেই, কোনো প্রকারের কথা আর চলবে না। যদিও আমরা অনেক কথা বলে থাকি, আমরা মুসলিম কিন্তু অনেক কথা বলে থাকি যে আগের আলেমরা কি ভুল করেছেন, আগের যুগে কত বড় বড় আলেম দেখেছি তারাও কি ভুল করেছেন, বাপদাদার ১৪ পুরুষ থেকে যে আমরা কাজগুলো করছি সবই কি ভুল ছিল, এখন সেটাও বাদ ওটাও বাদ এগুলো সবই ভুল, বাদ দাও তোমার সব কথা, যা আগের পূর্বপুরুষ থেকে বা আলেমুল আমাদের কাছে যা পেয়েছি তাই মানব, এ জাতীয় কথা কিন্তু অনেক মুসলিম আমরা বলে থাকি। কিন্তু মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের এ আয়াত দিয়ে সব নাকচ করে দিলেন। ঠিক মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গায় একই রকম কথা বলেছেন, এ জাতীয় কথার মানে না করে দিয়েছেন, এই এসব কথাকে বাতিল করে দিয়েছেন, পূর্বপুরুষ বা বাপদাদার দোহাই এগুলো সব বাদ করে দিয়েছেন, যা বলেছেন মহান রব্বুল আলামিন সূরা লোকমানের ১১ নম্বর আয়াতে, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন ওয়াইদা কিলা, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যে তোমরা তারই অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ যে বিধান নাজিল করেছেন, আল্লাহ যে বিধান অবতীর্ণ করেছেন, আল্লাহ যে পদ্ধতি মানুষকে দিয়েছেন তোমরা তার হুবহু অনুসরণ করা হয়। যখন তাদেরকে কথা বলা হয় তো কলু, তখন তারা বলে বাল নাত্তাবেও মা ওয়াজাদনা আলাইহি আবানা, কলু তারা বলে বাল নাত্তাবেও, বরং আমরা তারই অনুসরণ করব, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা যা পেয়েছি, আমাদের পূর্বপুরুষ বা আমাদের বাপদাদার কাছ থেকে পৈতৃক সূত্রে যে সিস্টেম পেয়েছি, যে পদ্ধতি পেয়েছি, যে শরীয়ত পেয়েছি আমরা তারই অনুসরণ করব। তা আল্লাহ বলছেন আওয়ালাউ কানা শায়াতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, অথচ তারা জানে না যে শয়তান তাদেরকে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তির দিকে আহ্বান করছে, সূরা লোকমান ২১ নম্বর আয়াত। তাহলে এ আয়াতে মহান রব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন যে কেউ যদি শরীয়তের সঠিক বিধান তার কাছে উপস্থাপন করা হয়েছে সেটা না মেনে যদি পূর্ববর্তীদের দোহাই দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য বলছে যে শয়তানই তাকে প্ররোচিত করছে জাহান্নামে যাওয়ার জন্য, প্রলুব্ধ করছে, শয়তান তাকে কুমন্ত্রণা দিচ্ছে জাহান্নামের দিকে যাওয়ার জন্য, অথচ সে তা অনুধাবনই করে না, সে বুঝারই চেষ্টা করে না। ঠিক একই মর্মে কথা বলেছেন মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১০৪ নম্বর আয়াতে, ওয়াইদা কিলা লাহুম মা আনজালাল্লাহু ইলা রাসূল, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন ইলা রাসূল, রাসূলের উপরে, সে বিধানের দিকে তোমরা আসো, সে বিধানটা মেনে নাও, যখন বলা হয় কালু, তখন বলে মা ওয়াজাদনা আলাইহি আবা হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা আনা, আরে আমাদের বাপদাদার কাছ থেকে যা পেয়েছে হাসবুনা সেটা আমাদের জন্য যথেষ্ট, আমাদের পূর্বপুরুষের কাছ থেকে যে সিস্টেম পেয়েছি, যে বিধান পেয়েছি সেটা আমাদের জন্য যথেষ্ট, এসব নতুন তোমরা কোত্থেকে নিয়ে আসছো, এগুলো বাদ দাও, পূর্বপুরুষ থেকে যে বিধান আমরা পালন করে আসছি, যেভাবে আমরা আদায় করে আসছি মেনে আসছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। আওলাউ কানা আবাউহুম লায়াকেলুনা শাইয়্যান ওয়ালা ইয়াহতাদুন, অথচ তাদের পূর্বপুরুষ না ছিল হেদায়েতপ্রাপ্ত, না ছিল শরীয়তের জ্ঞানে পরিপক্ক, এগুলো ছিল না, অথচ সে আগেরটাই মানবে। এই কথাগুলো বলতো মূলত মোহাম্মদ সাল্লাম যখন পবিত্র কোরআনের আয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছিলেন, তো তৎকালীন জাহিলি যুগের যে কাফের মুশরিক বেদিন যারা ছিল তারা কিন্তু এই কথা বলতো, যেটা আল্লাহ পবিত্র কোরআনে তুলে ধরলেন। ঠিক একই রকম কথা বলেছেন সূরা বাকারের ১৭০ নম্বর আয়াতে, একই রকম কথা বলেছেন সূরা জুখরুফের ২২ এবং ২৩ নম্বর আয়াতে, আরও একাধিক জায়গাতে মহান রব্বুল আলামিন একই কথা বলেছেন যে জাহিলি যুগের কাফের মুশরিক বেদিন যারা, ইসলাম দ্রোহী যারা, ইসলামের শত্রু যারা, তাদেরকে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেন তখন তারা এই কথা বলতো। আজও যদি একই ধরনের আচরণ কেউ প্রকাশ করি মুসলিম হওয়া সত্ত্বেও যদি আবারও সেই কথা বলি তাহলে এই ব্যক্তি কার সাথে মিলে যায়? জাহেলি যুগের কাফের মুশরিকদের সাথে। এটা কোনো মুসলমানের জন্য, কোনো পরহেজগার দিনদার মুত্তাকি মুসলিমের জন্য এই কথা বলার শোভা পায় না। যখন মানবে শুনবে, যখন রাসূলের বিধান তার কাছে উপস্থাপন করা হবে, তখন ইউসাল্লিমু তাসলিমা, সে কোনো বাক্য ব্যয় না করে নির্দ্বিধায় সেটা মেনে নিবে, এটাই হবে তার আচরণ। মহান রব্বুল আলামিন এভাবেই সরাসরি কথাগুলো বললেন। এই পর্যায়ে যদি আমরা হাদিসের দিকে যাই, আপনাদের কাছে যে দলিলগুলো উপস্থাপন করেছি সেটা পবিত্র কোরআনের আলোকে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন এছাড়া আরো অনেক জায়গাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করতে বলছেন। ঠিক যদি হাদিসের দিকে যাই তাহলে দেখতে পাবো হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুবহু অনুসরণ করতে বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিছু মানুষকে বের করে নিলেন, ইল্লা তারা ব্যতীত আবা, যারা অস্বীকারী, আমার সকল উম্মত জান্নাতে যাবে তবে তারা ব্যতীত যারা অস্বীকারী, যারা আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আবা, আবা কে, অস্বীকারী কে? আপনার সকল উম্মত জান্নাতে যাবে, শুধু অস্বীকারীরা যাবে না, তো সে অস্বীকারী কোন ব্যক্তি, সে কোন লোকগুলো যারা জান্নাতে যাবে না, যারা আবা, যারা আপনাকে অস্বীকার করে, তারা কারা, তাদের পরিচয় কি? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কলা মান আতাআনি দাখালাল জান্নাহ, মান যে ব্যক্তি আতাআনি আমাকে অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি, যে ব্যক্তি আমাকে অনুসরণ করে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে অস্বীকারী ব্যক্তি ব্যতীত। তো অস্বীকারী কারা? তো এবার বলছেন যে যে ব্যক্তি আমার হুবহু অনুসরণ করে সে জান্নাতে যাবে, অমান আসানি, আর যে আমার অবাধ্য হবে, আমাকে হুবহু অনুসরণ করবে না, ফাকাদ আবা, ওই ব্যক্তি হলো অস্বীকারী, সেই যাবে জাহান্নামে, তার ভাগ্যে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হাদিসটি সহি বুখারীতে এসেছে, সহি মুসলিমেও এসেছে, সহি বুখারীর 7280 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও কিছু মানুষ জান্নাতে যাবে না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও কিছু মানুষ জাহান্নামে যাবে, এটা কিন্তু ফুটে উঠেছে এই হাদিসে। যেহেতু আল্লাহ রাসূল বলছেন যে আমার সকল উম্মত জান্নাতে যাবে আবা ব্যতীত, অস্বীকারী ব্যতীত, মানে রাসূলের উম্মত হওয়া সত্ত্বেও তার হুবহু অনুসরণ না করার কারণে, আসানি, তার নাফারমানি করার কারণে তাকে যেতে হবে জাহান্নামে, সে হচ্ছে অস্বীকারী। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের সন্দেহের কোনো অবকাশই নেই। পৃথিবীর সকল বিদ্বানের ঐক্যমত্যে পবিত্র কোরআনের পরে দলিল হিসাবে গ্রহণীয় প্রথম গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী, দ্বিতীয় গ্রন্থ হচ্ছে সহিহ মুসলিম। বিদায়, হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, সন্দেহের কোনো অবকাশ নেই। ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলছেন, আনা আনাস রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, লা ইউমিনু, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউই পূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর সব কিছুর চেয়ে অধিক প্রিয় না হব। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির কাছে সারা দুনিয়াতে যা কিছু রয়েছে, তার নিজের সন্তান সন্ততি স্ত্রী পুত্র বাবা মা সহ ধন দৌলত যা কিছু রয়েছে সারা পৃথিবীতে, সব কিছুর চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। হাদিস সহি বোখারি এবং মুসলিমের, সহি বোখারির 15 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন এখানে রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তা বলছেন, পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় পাত্র জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ মুমিন হওয়ার জন্য, এটা শর্ত। একদিন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। হযরত উমার বলছেন, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে বেশি নয়, আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসতে পারি না, তবে আমার জীবন ব্যতীতকে সবচেয়ে বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে উমার, তুমি এখনো পূর্ণ মুমিন নও, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারোনি। এ কথা শোনার পরে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আজকে আমি স্বীকৃতি দিলাম যে এখন আমার জীবনের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। যে কোনো মুহূর্তে যদি জীবন দিতে হয় আমি প্রস্তুত, আমার যা কিছু দিতে হবে আপনার জন্য আমি সব দিতে পারবো এখন। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমার তুমি এখন পূর্ণ মুমিন। হাদিস সহিহ বুখারীর। তাহলে দেখুন যে সুন্নাতের কিভাবে অনুসরণ করতে হবে, সুন্নাতের হুবহু অনুসরণ করতে হবে, হাদিসের দিকে ইঙ্গিত বহন করে। একইভাবে আরো আলোচনা এসেছে, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরেনা, হাদাস বা আহাদাস হলো নতুন কিছু চালু করা, নতুন কিছু পদ্ধতি বা পথ বা কোনো বিধান, নতুন কিছু আবিষ্কার করাকে আহাদাস বলা হয়। মান আহাদাসা ফি আমরেনা, আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার শরীয়তের মধ্যে নতুন কিছু চালু করলো, আল রাসূল বলছেন যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে আমার শরীয়তের মধ্যে নতুন কোনো বিধান চালু করলো, ফি আমরেনা হাদা মা লাইসা মিনহু, অথচ ওই বিধান আমার শরীয়তের মধ্যে নেই, আমি যে বিধান দিয়েছি, আমি শরীয়তে যে নিয়ম কানুন হুকুম আহকাম দিয়েছি তা এর মধ্যে নেই, ওটা সম্পূর্ণ নতুন তার পক্ষ থেকে আবিষ্কার করে যোগ দিয়েছে, যদি এমনটাই হয় তাহলে ফাহুয়া রদ্দুন, তা অগ্রহণীয়, তা বাতিল, তা প্রত্যাখ্যাত, তা পরিত্যাগযোগ্য, তা আল্লাহ কবুল করবেন না, গ্রহণ করবেন না। হাদিস সহি বুখারী এবং মুসলিমের, সহি বুখারীর 20 নম্বর হাদিস। তো দেখুন এখানে মহানব্বুল আলমিনের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি শরীয়তের মধ্যে নতুন কিছু চালু করে, নতুন কিছু জিনিস কোনো কাজ করে যা শরীয়তের অন্তর্ভুক্ত, তাহলে সেটা গ্রহণ করা হবে না, সেটা প্রত্যাখ্যান করা হবে, ফেলে দেওয়া হবে, ওটা বাতিল, আমলযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কবুলযোগ্য নয়। এখানে কিন্তু কাজটা ভালো না খারাপ তা কিন্তু বলা হয়নি। ঠিক একই মর্মে হাদিস আরেকটি এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালা আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, কোনো ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহে আমরুনা, অথচ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই আমলটা করতে বলিনি, ওই আমলটা আমার শরীয়তের মধ্যে নেই। একজন ব্যক্তি আমল করলো, কোনো ব্যক্তি একটা আমল করলো, অথচ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে শরীয়ত দিয়েছি, যে পথ এবং পদ্ধতি রেখেছি তা ওর মধ্যে নেই, ফাহুয়া রদ্দুন, তাহলে ওটা অগ্রহণীয়, সেটা বাতিলযোগ্য, গ্রহণযোগ্য নয়, কবুলযোগ্য নয়। এ হাদিসও সহি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, সহি বুখারীর কুড়ি নম্বর হাদিস। তাহলে দেখুন যে আপনি আমি যদি একটা আমল করি, যদি সেটা শরীয়তের মধ্যে না হয়, রাসূল মুহাম্মদ সাল্লামের পক্ষ থেকে স্বীকৃতি না পাই, সে পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে সেটা অগ্রহণীয়। ভালো না মন্দ তা কিন্তু বিশ্লেষণ আল্লাহ রাসূল করেননি, তা কিন্তু বলেননি। অনেকেই বলে থাকে আরে কাজটা তো ভালো, এটা শরীয়তে নেই, এটা ইসলামের মধ্যে নেই বা দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু কাজটা তো ভালো, তাহলে অসুবিধা কি? তাদের এ সকল প্রশ্নের কবর রচনা করা হয়েছে কিন্তু এই হাদিস দিয়ে। কেউ বলতেই পারে যে দশজন মিলে মিলাদ পড়ছি, দশজন মিলে জিকির করছি, জোরে জোরে আল্লাহু আল্লাহু জিকির করছি, তা আপনি না করলেন, তখন উল্টো যদি একজন প্রশ্ন করে যে আমরা কাজটা কি খারাপ কাজ করছি, আমরা তো আল্লাহর জিকির করছি, সবাই মিলে আল্লাহর জিকির করছি, কাজটা তো ভালো, সমস্যা কি? কিন্তু সমস্যা হলো এটাই যে আল্লাহ রাসূল কিন্তু এখানে বলেননি ভালো হলে ছাড় পাবে আর মন্দ হলে প্রত্যাখ্যান করা হবে, তা কিন্তু বলেননি। সোজাই বলেছেন ফাওয়ারদ্দুন, অগ্রহণীয়। আপনার এই দশজন মিলে জিকির করাটা প্রমাণ করতে হবে দলিল দিয়ে, হয় পবিত্র কোরআনের মধ্যে থাকতে হবে আর না হলে সহি হাদিসের মধ্যে থাকতে হবে। পবিত্র কোরআনে যদি না থাকে অথবা সহি হাদিসের মধ্যে যদি না থাকে তাহলে সেটা গ্রহণ হবে না, ভালো হোক খারাপ হোক। ধরুন যে একটা কাজ করব, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতু কিয়ামাতিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম একজন বান্দার যে হিসেব নেওয়া হবে তা হচ্ছে সালাতের। ফাইন সলুহাত সলুহা লাহু সায়র আমালি, যদি সালাত ঠিক হয়ে যায় তাহলে সকল আমল ঠিক হবে। মানে সালাত যদি পার হতে পারে সালাতের হিসাবে তাহলে অন্যান্য আমলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়র আমালি, আর যদি সালাতে কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, সালাতের হিসাব দিতে যদি না পারে ব্যর্থ হয় তাহলে ফাসাদা সায়র আমালি, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে সে ধরা খাবে, প্রত্যেক জায়গায় থমকে দাঁড়াবে, পার হতে পারবে না। যে হাদিসটি তাবারানির মধ্যে এসেছে সহি সানাদে, সিলসিলা সহি হাদিসের সিলসিলা সহিয়ার মধ্যে এসেছে, হাদিসটি সিলসিলা সহিয়ার 1058 নম্বর হাদিস। তাহলে সালাত হচ্ছে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর কাছে অধিক পছন্দনীয় ইবাদত হলো সালাত। তো সালাতের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমরা যদি মাগরিবে সালাতের দুই রাকাত সুন্নাত জামাতে পড়ি, জামাতে সালাত আদায় করলে অনেক সব, একাকির চেয়ে বেশি সব। তো জামাতে যদি পড়ি তার কাজটা তো ভালো, না করবেন কিভাবে? যদি এখানে যুক্তি দেখাই, আমরা যদি যুক্তি উপস্থাপন করি যে কাজটা তো খারাপ নয়, সমস্যা কি? হ্যাঁ, আপনি বলবেন যে মাগরিবের সালাত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বা সাহাবীরা কেউ জামাতে পড়েনি, অন্য একটা সালাত পড়ব, দশটার দিকে দুই রাকাত সালাত পড়ব জামাতে, সবাই দশজন বারোজন পাঁচজন মিলে জামাতে দুই রাকাত সালাত পড়ব, আপনি না করবেন কি দিয়ে? যে কাজটা তো ভালো। তো কাজটা ভালো এই যুক্তি দিয়ে শরীয়তের মধ্যে কোনো নতুন কিছু প্রবেশের সুযোগ কোনো মুসলিমের নেই, চাই তিনি সাধারণ মানুষ হোক, চাই তিনি কোনো আলেম ওলামা হোক, চাই তিনি কোনো পীর বুজুর্গ মাশায়েখ হোক, চাই কোনো ওলিয়া আউলিয়া দরবেশ গাউস কুতুব যেই হন না কেন, শরীয়তের মধ্যে ইসলামী শরীয়তে নতুন কিছু প্রবেশের কোনো এখতিয়ার কোনো ব্যক্তির নেই, কোনো সুযোগ নেই। হ্যাঁ, অনেকেই বলবো বা অনেকে যুক্তি উপস্থাপন করি যে রাসূলের যুগে তো ফ্যান ছিল না, তাহলে ফ্যানের বাতাস আমরা কেন খাচ্ছি? রাসূলের যুগে এ ধরনের মসজিদ ছিল না, তা আমরা কেন এই মসজিদ করছি? রাসূলের যুগে সাইকেল ছিল না, কেন করছি? ঘড়ি ছিল না, এই ঘড়ি কেন ব্যবহার করছি? মোবাইল ছিল না, মোবাইল কেন ব্যবহার করছি? এ জাতীয় অজস্র প্রশ্নের প্রশ্ন উত্থাপন করে থাকি, কিন্তু আফসোস লাগে কিছু আলেম ওলামাও এই ধরনের প্রশ্নগুলো উত্থাপন করে, তখন কিন্তু কষ্ট পেতে হয়। সাধারণ মানুষ প্রশ্ন করলে কষ্ট লাগে না, কিন্তু যখন আলেম ওলামা শিক্ষিত ব্যক্তিরা এ জাতীয় প্রশ্ন উত্থাপন করেন তখন এমনি কষ্ট লাগে। কারণ হলো ওই দুইটি হাদিসের মধ্যেও কিন্তু উল্লেখ আছে এই কথাটাই, এ সকল প্রশ্নের জবাব ওই দুই হাদিসে এসেছে। মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা, একজন ব্যক্তি কোনো আমল করলো অথচ আমি ওই আমল করতে বলিনি, ফাহুয়া রাদ্দুন, তাহলে ওটা অগ্রহণীয়। এই ফ্যান চালানোটা কি কোনো আমল? আমল কি? আমল হলো যে কাজ করলে ইবাদত হয় নেকি হয় সেটা কিন্তু আমল, যে কাজ করলে নেকি হয় সেটাই ইবাদত, সেটাই আমল। তাহলে ফ্যান চালানোটা কিন্তু আমল নয়, ফ্যান চালানো নেকি পাবো এই উদ্দেশ্যে আমরা কেউ করি না। ঘড়ি হাতে দিলে নেকি পাবো এই উদ্দেশ্যে আমরা কেউ ঘড়ি হাতে দেই না। মাটির মসজিদে সালাত আদায় করলে নেকি কম আর পাকার মসজিদে সালাত আদায় করলে নেকি বেশি এই উদ্দেশ্যে কেউ আমরা মসজিদ পাকা করি না। মোবাইল ব্যবহার করলে বেশি নেকি পাবো এই উদ্দেশ্যে কেউ মোবাইল ব্যবহার করি না। যদি এই উদ্দেশ্যে করতাম যে পাকা মসজিদে সালাত আদায় করলে নেকি বেশি, এই উদ্দেশ্যে যদি করতাম তাহলে এটাও চলতো না, এটাও অগ্রহণীয় হতো। কিন্তু এটা আমাদের দুনিয়াবি জীবনের মানে একান্ত বৈষয়িক ব্যাপার, আমরা এগুলো সুযোগগুলো গ্রহণ করেছি সুবিধার জন্য, ফ্যানটা চালাচ্ছি গরম লাগে তাই, কিন্তু এটাতে আমরা নেকি আশা করি না ফ্যান চালানোর জন্য। মসজিদ পাকা করেছি দীর্ঘস্থায়ীর জন্য, দীর্ঘস্থায়ী দীর্ঘদিন স্থায়িত্ব পাবে এই জন্য করেছি। মোবাইল ব্যবহার করেছি একান্তই ব্যক্তিগত কিছু সুবিধা ভোগ করার জন্য, এগুলোতে যেহেতু নেকি আশা করি না এই জন্য এগুলো ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না, এগুলো বিদাতও হবে না, যেহেতু এগুলোতে সাথে নেকি সম্পৃক্ত নয় বা এগুলো আমলের সাথে সম্পৃক্ত নয়। যেগুলো আমলের সাথে সম্পৃক্ত, যেগুলোতে নেকি রয়েছে, এই ক্ষেত্রে কোনো ব্যক্তির সামান্যতম কিছু যোজন বিয়োজন করার এখতিয়ার নেই, সুযোগ নেই, এ কথাই কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মাদের ইত্তেবা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তি সরাসরি আল্লাহকে অনুসরণ করবে, সুবহানাল্লাহ। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, আর কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে, অবাধ্য হয়, তাহলে সরাসরি আল্লাহর অবাধ্য হয়ে গেল, নাউজুবিল্লাহ। এরপরে মহান রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটা বাক্য বললেন, ওয়া মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, আর রাসূল বলছেন ওয়া মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন মানুষের মধ্যে মাপকাঠি, পার্থক্যকারী, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, গ্রহণীয় অগ্রহণীয়, গ্রহণীয় বর্জনীয়, এই দুইটার মিলন বা সেতু বন্ধন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা গ্রহণযোগ্য কোনটা বর্জনযোগ্য, এটার মানদণ্ড হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাম যার স্বীকৃতি দিয়েছেন সেটা গ্রহণযোগ্য, যা অস্বীকৃতি জ্ঞাপন করেছেন তা বর্জনযোগ্য, তা বাতিলযোগ্য। তিনি হচ্ছেন সত্য এবং মিথ্যার মধ্যে মাপকাঠি। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু তাই বললেন যে যেই আমল যেভাবেই করো না কেন মাপকাঠি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানদণ্ডে যদি, তার দাঁড়িপাল্লায় যদি না টিকে তাহলে সেটা কোনোভাবেই কবুল হবে না, গ্রহণ হবে না। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে প্রথম খণ্ডের 108 নম্বর পৃষ্ঠায়। দেখুন, আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলে বাস্তবগুলো দেখতে পাবো। তিনজন সাহাবি এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন জানতে, আর রাসূলের বাড়িতে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমল করেন এগুলো জানবেন বাস্তবের, এজন্য এসেছেন। তো এসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে পেলেন, তাকে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমল করেন, তার আমলগুলো একটু বলুন তো আমরা শুনে আমল করব বা শিখব। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করলেন যেভাবে আমল করতেন, বলে দিলেন। এগুলো জানার পরে, শোনার পরে ওই তিনজনের একজন বলছেন যে আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম যে আমরা পাপী মানুষ, অনেক পাপ করি, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো পাপ নেই, আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তোমার আগের পরের সব গুণা আমি মাফ করে দিয়েছি, সুবহানাল্লাহ, তারপরেও এত ইবাদত করেন, তা আমরা তো পাপী, তাহলে অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব, বিধা আমাদের বেশি বেশি ইবাদত করা দরকার, অনেক ইবাদত করা দরকার। এই চিন্তা করে একজন বলছেন আজকে আমি প্রতিজ্ঞা করলাম যে আজ থেকে কোনোদিন আমি বিছানায় ঘুমাবো না, রাত্রিতে সারা রাত জেগে জেগে আমি আল্লাহর ইবাদত করব। একজন ব্যক্তি বলছেন যে আজ থেকে বিছানায় আমি আর ঘুমাবো না, রাত্রিতে সারা রাত জেগে আল্লাহর ইবাদত করব। দ্বিতীয় জন বলছেন যে আমি আজ থেকে কোনোদিন বিয়ে শাদী করব না, কারণ বিয়ে করলেই বাচ্চা কাচ্চা হবে, তাদের ভরণ পোষণ যোগাতে গিয়ে আমার ইবাদতে ঘাটতি পড়বে, তাদের রুটি রুজির জোগাতে গিয়ে বাজার ঘাট করতে গিয়ে আমার ইবাদতে ঘাটতি পড়বে, সময় মতো সালাত পড়তে পারবো না, সিয়ামে ব্যাঘাত ঘটবে বা ইত্যাদি ইত্যাদি, তাহলে আমি আর বিয়ে করব না। সারা জীবন কুমার থেকে দিয়ে চিরকুমার হয়ে স্রেফ আল্লাহর ইবাদত করব, সারা জীবন ভর আল্লাহর ইবাদত করব, ইবাদত করতে করতে দুনিয়া ছাড়ব। তৃতীয় জন বললেন যে আমি আজ থেকে সিয়াম ছাড়ব না, সারাদিন সারা জীবন যতদিন আমি বেঁচে থাকব প্রতিদিন সিয়াম পালন করব। তিনজন এই তিনটা কথা বলে বিদায় নিচ্ছেন, চলে গেলেন। ঠিক কিছু পরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, হযরত আয়েশা সিদ্দিকা এসে বললেন এই এই কাজ, যে তিনজন সাহাবী এসেছিলেন তারা শুনতে চাইলেন আপনার আমল, আমি তাদেরকে বলে দিলাম, তারা এই ধরনের কথা বলে বিদায় নিল। তখন রাসূল সাল্লাম তাদেরকে ডাকতে বললেন, ডেকে আনা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে বলছেন যে তোমরা কি ওই তিনজন ব্যক্তি যারা এরূপ প্রতিজ্ঞা করে গেছো বা এই ধরনের ইচ্ছা পোষণ করে গেছো, তোমরা কি তারাই? তো তারা বললেন জি আল রাসূল, আমরা তারাই, আমরা এই জন্যই করেছি যে আপনার কোনো পাপ নেই, আগের যা পাপ করেছেন আল্লাহ ক্ষমা করেছেন, ভবিষ্যতেও যদি আপনার পাপ হয় আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। আর আমাদের তো অনেক পাপ, এই জন্য আমরা এই বেশি ইবাদত করবো, জান্নাতে যাওয়ার আশা নিয়ে এই প্রতিজ্ঞাগুলো করেছি বা এই ইচ্ছাটা পোষণ করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাম তার চেহারায় রাগ প্রকাশ পেয়েছে, এ অবস্থায় বলছেন মনে রাখিও এই পৃথিবীতে সবচেয়ে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে সে হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে দেখো আমি ইবাদত করি রাত্রিতে জেগে জেগে, আবার বিছানায় ঘুমাই, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী রয়েছে, আমার সন্তান রয়েছে, আমি আল্লাহর ইবাদত করি, আমি সিয়াম পালন করি, আবার সিয়াম ছাড়াও দিন যাপন করি, সবই করি। এ কথা বলার পরে এবার খুব কঠোর ভাষায় একটা কথা বললেন তাদেরকে লক্ষ্য করে, যে ফামান রগেবান সুন্নাতি ফালাইসা মিন্নি, ফামান রগেবান সুন্নাতি, যে আমার সুন্নাতকে অপূর্ণ মনে করবে, যে আমার সুন্নাতকে হেউ প্রতিপন্ন করবে বা ঠাট্টা বিদ্রুপ করবে বা পূর্ণাঙ্গ মনে করবে না, আমি যে সুন্নাত নিয়ে এসেছি, আমি যে পথ এবং পদ্ধতি দিয়েছি, এটাকে কেউ যদি অপূর্ণ মনে করে বা ঘাটতি আছে মনে করে, তাহলে ফালাইসা মিন্নি, ও আমার উম্মাতি নয়, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মাত হিসাবে গণ্য হবে না। হাদিস সহি মুসলিমের 5063 নম্বর হাদিস। তাহলে দেখুন এই হাদিসে যদি বিশ্লেষণে যাই, ওই তিনজন ব্যক্তি কি কোনো খারাপ ইচ্ছা পোষণ করেছিলেন? কোনো খারাপ ইচ্ছা নয়। এবং যে তিনটা কথা বলেছেন, একজন সারা রাত জেগে ইবাদত করবেন, একজন সারা বছর সিয়াম পালন করবেন, একজন সারা জীবন ধরে ইবাদত করবেন, সবাই তো ইবাদতে কাটাতে চেয়েছেন, কিন্তু আল্লাহর রাসূল কেন নাকচ করে দিলেন? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু এত্তেবা হয়নি, তার হুবহু অনুসরণ হয়নি, তাকে পরিপূর্ণভাবে ফলো করা হয়নি, তার হুবহু আনুগত্য করা হয়নি, তার পদ্ধতি অনুসরণ করা হয়নি, তাই তাদের আমলগুলো নাকচ করে দিয়ে যদি তারা তাদের কথার উপরে অটল থাকে, তাহলে সরাসরি বলে দিলেন তোমরা আমার উম্মতি নও, যদি ফিরে না আসো তোমাদের কথা থেকে তাহলে উম্মত হিসাবে গণ্য হবে না, জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা। তাহলে আসুন দেখুন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুসরণ করতে হবে। ঠিক আমরা যদি আরো সামনে আগাই তাহলে দেখতে পাবো একদিন হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা কপি নিয়ে পড়ছেন, তাওরাত যে তাওরাত মূসা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাজিল করেছিলেন সেটাও কিন্তু আল্লাহর ওহি, সে তাওরাতটা খুব মনোযোগ সহকারে পড়ছেন। পাশে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বসে আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের উপস্থিতিতে হযরত উমার তাওরাতের কপিটা ভক্তি ভরে পড়ছেন। তো এই পড়াটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিতে পারছেন না, পছন্দ করছেন না, যে তার উপরে যে কেতাব নাজিল হয়েছে আল কোরআন, তার কাছে এখন কোরআন পাঠ করা হবে ভক্তি দিয়ে, অন্য গ্রন্থ নয়, তিনি এটা পছন্দ করলেন না। তার চেহারায় রাগ প্রকাশ পাচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটা বুঝতে পেরেছেন। এক হাদিসে এসেছে যে রুম্মান ডালিম পাকা ডালিম ফাটালে যেমন লাল হয়, ঠিক রাসূলের চেহারাটা এই বর্ণ ধারণ করেছে। রাসুলের চেহারা রাগ এমনভাবে প্রকাশ পেয়েছে, ডালিম ফাটিয়ে যে রাগ লাল হয় ঠিক এই আকারটা ধারণ করেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে উমার, তুমি কি দেখেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে? তুমি পড়তে আছো। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু চেহারার দিকে দেখে বুঝতে পেরেছেন যে আমার এটা পছন্দ করেননি, আমার এই কাজটা তিনি ভালোভাবে মেনে নিতে পারেননি। তৎক্ষণাৎ হযরত উমারে ফারুক বলছেন, রদিত বিল্লাহি রব্বাও অবিল ইসলামে দীনাও অবি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রদিত বিল্লাহি রব্বান, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি। অবিল ইসলামে দীনান, ইসলামকে দিন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন বিধান হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। অবে মুহাম্মাদিন নাবিয়্যা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাবী হিসেবে পেয়েও সন্তুষ্ট হয়েছি। এটা একবার নয়, দুইবার নয়, তিনবার পাঠ করলেন, কোন হাদিসের সাথে পাঠ করতে থাকলেন, বলতে থাকলেন, বারবার বলতে থাকলেন উমারে ফারুক, রদিত বিল্লাহে রব্বাও অবিল ইসলামে দীনাও অবে মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যখন বলতে থাকলেন, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লামের চেহারার রাগটা পড়ে গেল, কমে গেল, স্বাভাবিক হলেন। যখন স্বাভাবিক হলেন তখন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, হযরত উমারকে লক্ষ্য করে বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে আমি মুহাম্মাদের আত্মা যার হাতে রয়েছে তার কসম করে বলছি, তার শপথ করে বলছি, মানে আল্লাহর শপথ করে বলছি, আমি মুহাম্মাদের আত্মা যার হাতে রয়েছে তার শপথ করে বলছি, লাউ বাদা আলাকুম মুসা, আজকে তুমি মুসার উপরে অবতীর্ণ তাওরাত পাঠ করছো আমার সামনে, তাওরাত তো দূরের কথা, লাউ বাদা আলাকুম মুসা, আজকে যদি মুসা উপস্থিত হয়ে যেতেন, তাওরাত তো দূরের কথা, যে তাওরাত যার উপরে নাজিল হয়েছে সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে প্রকাশিত হতেন, তিনি যদি আজকে প্রকাশিত হতেন, ফাত্তাবা তুমুহু, আর তোমরা যদি তার এত্তেবা করতে, যে মুসা আলাইহিস সালাম তোমাদের কাছে চলে এসেছেন আজকে, আর তোমরা তারই এত্তেবা করলে, হতে পারে যে তিনি সিনিয়র নবী, মুসা কালিমুল্লাহ, তিনি দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলেছেন, ইত্যাদি বিভিন্ন কারণে তোমরা যদি তার অনুসরণ করতে, অতারাক তুমুনি, আর আমাকে ত্যাগ করতে, আমাকে বাদ দিতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ রেখে তোমরা যদি তার অনুসরণ করতে মুসা আলাইহিস সালামের, তো লা দালাল তুমান সাওয়াই সাবিল, তাহলেও তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাওরাত দূরের কথা, যদি মুসা আলাইহিস সালাম আজকে তোমাদের কাছে প্রকাশিত হতেন আর আমাকে বাদ দিয়ে যদি তোমরা তার অনুসরণ করতে, তো লা দালাল তুমান সাওয়াই সাবিল, তাহলেও তোমরা সত্য পথ থেকে ভ্রষ্ট হয়ে যেতে, সত্য পথ থেকে স্লিপ করে মিথ্যার দিকে চলে যেতে, পথভ্রষ্ট হয়ে যেতে। এ কথা বলার পরে আরো শক্ত করে বললেন, ওয়ালাউ কানা হাইয়ান, কোন হাদিসে এসেছে ওয়ালাউ কানা মুসা হাইয়ান, যদি আজকে মুসা আলাইহিস সালাম আবার জীবিত হন, তো লাত্তাবানি, তিনি আমার এত্তেবা করতে বাধ্য হবেন। সুবহানাল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজকে যদি মুসা আলাইহিস সালাম আবার জীবিত হন, তো লাত্তাবানি, তিনি আমার অনুসরণ করতে বাধ্য হবেন, তিনি তার তাওরাত, তার জীবনবিধান ব্যবস্থা সব ফেলে দিয়ে আমি মুহাম্মদ সাল্লামের অনুসরণ করবেন। হাদিস সহি দারেমির মধ্যে এসেছে, মেশকাতের 194 নম্বর হাদিস, সহি সানাদে প্রমাণিত। তাহলে দেখুন কত শক্ত করে কথা বলে দিলেন, উম্মাতে মুহাম্মাদির বা কোনো মুসলিমের রাসুল মুহাম্মদ সাল্লাম ছাড়া অন্য কারো এত্তেবা করার ন্যূনতম কোনো সুযোগ নেই। তিনি যেই প্রকারের যেই হন না কেন, একজন ব্যক্তিকে মুসলিম হতে চাইলে, মমিন হতে চাইলে, দিনদার পরহেজগার তাকওয়াশীল বান্দা হতে চাইলে রাসুল মুহাম্মদ সাল্লামকেই হুবহু অনুসরণ করতে হবে, অন্য কারো নয়। মুসা আলাইহিস সাল্লামের যদি এই সুযোগ না থাকে, তাহলে আপনি আমি কি করে অন্য কারো অনুসরণ করতে পারি? অনেকেই বিভিন্ন যুক্তি দেখায়, অনেকে বিভিন্ন দোহায় দেয়, বড় আলেম বা ইত্যাদি ইত্যাদি অনেক, কিন্তু এ সকল যুক্তির কবর রচনা করা হয়েছে এই হাদিস দিয়ে। আন মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু কল, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিদায় হজ্জের ভাষণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছিলেন আরাফার ময়দানে, 100,000+ সাহাবী উপস্থিত, তখন তিনি স্পষ্ট করে বলছেন যে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, তবে তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, আমি চলে যাচ্ছি তবে দুইটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। তারাক্ত ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম। তারাক্ত ফিকুম আমরাইনে লান তাদুল্লু মা তামাসাকতুম, লান তাদুল্লু তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসাকতুম যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে, যতক্ষণ পর্যন্ত শক্ত করে তোমরা দুইটি জিনিস ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুইটি জিনিস কি? সেটা হচ্ছে কিতাব আল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর কিতাব তথা আল কোরআন, আর দ্বিতীয়টা হচ্ছে ও সুন্নাতা নবী ইহি, তার নবীর সুন্নাত তথা হাদিস, যে হাদিসটি মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে, মিশকাতের 186 নম্বর হাদিস, সহি সানাদে প্রমাণিত। তাহলে দেখুন যে রাসূল মুহাম্মদ সাল্লাম আমাদের থেকে বিদায় নিয়েছেন, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তবে আপনার আমার জন্য দুইটি জিনিস রেখে গেছেন, হকপন্থীদের হক পথে চলার জন্য দুইটি মাধ্যম রেখে গেছেন, একটি পবিত্র কোরআন আর একটি সহি হাদিস। এই দুইটিকে যদি আঁকড়ে ধরে থাকতে পারি, এই দুইটিকে যদি আপনি আমি এই দুই পথ অনুযায়ী চলতে পারি জীবনে, তাহলে আল্লাহ রাসূল বলছেন লান তাদিল্লু, কোনোদিন পথ ভ্রষ্ট হবে না, কোনোভাবেই তোমরা পথচ্যুত হবে না, সত্য পথের উপর টিকে থাকতে পারবে। আমরা যদি বাস্তবতায় যাই, সাহাবীর সাহাবীদের বাস্তব জীবনে যাই, তাহলে দেখতে পাবো তারা কিভাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি হজ করছেন, তিনি তওয়াফ করে কাবা গৃহ তওয়াফ করে হাজরে আসওয়াদকে চুমু দিচ্ছেন। হাজরে আসওয়াদকে চুমু দিতে গিয়ে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন ইন্নি আলামু আন্নাকা হাদার, ইন্নি আলামু, আমি জানি নিশ্চয়ই, আন্নাকা হাদার, তুমি একটা পাথর, কালো পাথরকে বলছেন আমি জানি যে তুমি একটা পাথর, ইন্নি আলামু আন্নাকা হাদার, মা তানফা ওয়ালা তাদুর, আমার সামান্যতম উপকার করার কোনো শক্তি তোমার নেই, আমার ন্যূনতম ক্ষতি করারও তোমার কোনো সুযোগ নেই, আমি তোমাকে যদি চুমু দেই তুমি আমার উপকার করতে পারবে না, ঠিক আমি তোমাকে যদি চুমু না দেই তুমি আমার ক্ষতিও করতে পারবে না, ইন্নি আলামু আন্নাকা হাদার মা তানফা ওয়ালা তাদুর, অলাউলা আন্নি রআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কব্বালতুকা, আমি তোমার পূজা করি না, আমি যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু দিতে না দেখতাম, এই কালো পাথর তোমাকে যদি চুমু দিতে না দেখতাম, মা কব্বালতুকা, কোনোদিনই কোশ্চিন কালো আমি তোমাকে চুমু দিতাম না। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের, সহিহ বুখারীর 1597 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, দেখুন সাহাবীরা হুবহু অনুসরণ করেছেন, বাস্তবতা এই হাদিসটিতে ফুটে উঠেছে, কোনো যুক্তি ব্যয়ে নয়, কোনো যুক্তি দিয়ে নয়, ইসলামে যে যুক্তি টিকে না, দলিল টিকে, এই হাদিস তার একটা প্রমাণ। হযরত উমার বলছেন যে যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু না দিতেন, আমি উমার তোমাকে চুমু দিতাম না, তাকে দেখেছি চুমু দিতে, তাই আমি তার হুবহু অনুসরণ করার জন্য তোমাকে চুমু দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একই রকম কথা বলেছেন, আন আলী রাদিয়াল্লাহু আনহু কল, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন লাউ কানা দীন বির রায়, দীন ইসলামটা যদি রায়ের উপরে নির্ভরশীল হতো, রায় মানে যুক্তি, ইসলামটা যদি যুক্তি নির্ভরশীল হতো, লাউ কানা দীন বির রায়, ইসলামটা যদি যুক্তি নির্ভর হতো, লাকানা আসফালুল খুফা আওলা বিল মাসহে মিন আলাহু, তাহলে মুজো মাসহা করা হয় কোথায়? পায়ের উপরের অংশে, পায়ের উপরের অংশে। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লাকানা আসফালুল খুফা মিন আলাহু, তাহলে আমি আলী বলতাম যে পায়ের নিচে মাসহা করো, ইসলাম যদি যুক্তি নির্ভর হতো, ইসলাম যদি যুক্তিকে তোয়াক্কা করত, ইসলাম যদি যুক্তিকে মেনে নিত, যুক্তিভিত্তিক ধর্ম যদি ইসলাম হতো, তাহলে আমি আলী বলতাম লাকানা আসফালুল খুফা মিন আলাহু, যে পায়ের উপরের চেয়ে নিচে মাসহা করাটা বেশি ভালো, কারণ চলাফেরা করতে গিয়ে মোজার নিচে পায়ের তলাতে ময়লা মাটি যা লাগে নিচে, উপরে কিছু লাগে না, তা যুক্তির উপর হলে আমি তাই বলতাম। ওকাদ রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি এমসাহু আলা জাহিরে খুফাইহে, মোজার উপরে পায়ের পিঠে মাসা করতে বিদায়, আমার যুক্তি এখানে চলবে না। সুবহানাল্লাহ। হাদিস সহি আবু দাউদের মধ্যে এসেছে, সহি আবু দাউদের 186 নম্বর হাদিস। তাহলে দেখুন, যুক্তি দিয়ে ইসলামকে বিচার করলে ভুল হবে, যুক্তির কাছে ইসলাম মাথা নত করবে না, যুক্তির কাছে ইসলাম আত্মসমর্পণ করবে না, বরং ইসলামের কাছে যুক্তি আত্মসমর্পণ করবে, যুক্তি ইসলামের কাছে মাথা নত করবে, ইসলাম তার কাছে নয়। কোনো জিনিস যদি ইসলামের কোনো বিধান, শারীরিক কোনো নিয়ম পদ্ধতি যদি যুক্তির আলোকে আপনার কাছে মানে বেখাপ্পা মনে হয়, মানানসই মনে না হয়, তাহলে মনে করতে হবে যে যুক্তি মানে আপনি ইসলামের যে মূল যুক্তি রয়েছে বা ব্যাখ্যা রয়েছে আপনি এখনো বুঝতে পারেননি, এই মনে করে ইসলামেরটাই মেনে নিতে হবে, আপনার যুক্তিকে ফেলে দিতে হবে। যুক্তিকে কখনো ইসলামের উপর প্রাধান্য দিতে হবে না, ইসলামকে যুক্তির উপরে প্রাধান্য দিতে হবে। হাদিস কিন্তু তাই বলে। যদি সাহাবিদের জীবন আরো বাস্তবতার দিকে যায় তাহলে দেখতে পাবো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি মদিনাতে ঈদের সালাতের জন্য বের হয়েছেন, ঈদের সালাত পড়ার জন্য। তো ঈদের সালাত পড়ার জন্য বের হয়েছেন, তখন হচ্ছে এই মুয়াবিয়ার শাসন আমল, হযরত মুয়াবিয়ার শাসনকালে। তখন মদিনার গভর্নর হচ্ছেন মারওয়ান ইবনুল হাকাম, মারওয়ান ইবনুল হাকাম মদিনার গভর্নর শাসক। তো মারওয়ান ইবনুল হাকামের সাথে আব্দুল ইবনে মাসউদের সম্পর্ক খুবই ভালো। তো এখন তার সাথে একসাথে যাচ্ছেন, হাত ধরে যাচ্ছেন। তো এবার গিয়ে দেখেন ঈদের মাঠে, গিয়ে দেখছেন কাসির ইবনে সালত একজন ব্যক্তি, তিনি ঈদের মাঠে ওই কাঁচা ইট আর কাদা দিয়ে একটা মিম্বার তৈরি করেছেন, কাঁচা ইট আর কাদা দিয়ে মিম্বার তৈরি করেছেন। তো ইবনে মাসউদকে ঠেলছেন মারওয়ান ইবনে হাকাম খুতবা দেওয়ার জন্য। ঈদের নিয়ম, ঈদের সালাতের নিয়ম হলো আগে সালাত পরে খুতবা, কিন্তু জনগণ শুনতে চায় না, মারওয়ান ইবনুল হাকামের খুতবা জনগণ শুনতে চায় না, বা যে কোনো কারণ হতে পারে, এই জন্যই আগেই ঠেলছেন সাহাবিকে যে আগে খুতবা দিয়ে দেন পরে সালাত পড়ব, এবং ওই মিম্বারের দিকে। তখন তিনি বলছেন যে না, রাসূলের যুগে এই পদ্ধতি ছিল না, তিনি আগে সালাত পড়েছেন পরে খুতবা দিয়েছেন, এবং তার খুতবায় কোনো মেম্বার ছিল না, বিধায় আগে খুতবাও দিতে পারবো না, আগে সালাত পড়বো আর এই মিম্বারে খুতবা দিতে আমি পারবো না। কাকে বলছেন? সরাসরি গভর্নরকে, শাসককে, যে এটা আমার সম্ভব নয়। তখন উনি বলছেন, মারওয়ান ইবনে হাকাম বলছেন যে আপনার ওই সময়ের এই আলোচনা পরিত্যক্ত, অগ্রহণীয়, ওটা বাদ দেন, পুরনো হয়ে গেছে সেটা। এখন যেমন অনেক কিছু প্রগতিবাদী বা বুদ্ধিবৃত্তিক যারা ধর্ম মানতে চায় তারা যে যুক্তিগুলো দেখিয়ে থাকে, ঠিক এরকমই কথা বলছেন। তখন উনি রাগ করে ওই ঈদগা ছেড়ে চলে গেলেন, ওই ঈদের মাঠে সালাত পড়লেন না, ওই ঈদের মাঠ ত্যাগ করে চলে গেলেন। হাদিস সহিহ বুখারীর 2080 নম্বর হাদিস। তাহলে দেখুন, যদি কোথাও ন্যায় বা কোরআন হাদিস উপেক্ষিত হয়, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিধান যদি কোথাও উপেক্ষিত হয়, তাহলে প্রয়োজনে আপনাকে সেখান থেকে সরে যেতে হবে, তবে ওই উপেক্ষিত বিধানের সাথে আপোষ নয়, কোনো মুহূর্তে আপোষ করা যাবে না, সেদিকেই কিন্তু ইঙ্গিত দিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করতে বাস্তব ভিত্তিক মানে প্রমাণ দিতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উযু করতেন, আমাদেরকে উযু করে দেখান তো। তো তিনি এক বর্তন পানি আনতে বললেন, পাত্রে পানি আনতে বললেন, পানি নিয়ে কমপ্লিট উযু করলেন, বসে বসে পূর্ণ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেছেন, উযু করার পরে ওই পাত্রটা নিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে পানিটুকু খেলেন, যে পানিটুকু বেঁচেছিল উযু করার পরে এই পানিটুকু পান করলেন। পান করার পরে এবার বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে আমি বসে উযু করে দাঁড়িয়ে উচ্ছিষ্ট পানিটুকু খেলাম কেন জানো, আমি তোমাদেরকে দেখাতে চাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উযু করতেন, আমি হুবহুব দেখাতে চাইলাম। সুবহানাল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি উযু করার পরে অবশিষ্ট পানিটুকু দাঁড়িয়ে খেতে, তাই আমি দাঁড়িয়ে খেলাম। যে হাদিসটি সহিহ তিরমিজির মধ্যে এসেছে, সহিহ তিরমিজির 48 নম্বর হাদিস, মিশকাতের হাদিসটি 410 নম্বর হাদিস। তাহলে দেখুন যে সাহাবিরা কিভাবে হুবহু অনুসরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার একটি ক্রীতদাস ছিল, গোলাম ছিল। তো এই গোলামটাকে একটা চুক্তি ছিল যে কিছু টাকার বিনিময়ে ছেড়ে দিবেন, যে এত টাকা দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তো টাকা তো একসাথে দিতে পারবে না, এই জন্য মানে অল্প অল্প করে দিত, তার সুযোগ বুঝে মাঝে মাঝে টাকা দিতেন, বা অর্থ সে সময়ের যে অর্থ লেনদেন ছিল সে অর্থটা হযরত আবু বকরকে দিতেন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই অর্থ দিয়ে পরিবারের ভরণ পোষণ করতেন। যে অর্থ পেতেন এই অর্থটাও দিয়েও পরিবারের মানে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতেন। তো সেই দিন সাহাবি বলছেন যে আমি, ওই ক্রীতদাস সাহাবি বলছেন যে আমি কিছু খাবার দিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। তো খাবারটা নিয়ে তিনি খেয়ে ফেললেন, আমি খেয়াল করিনি বা আমি বিষয়টা অনুভব করিনি, তার খাওয়া হয়ে গেছে দেখে আমি তাকে বললাম যে হে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি কি জানেন এই খাবারটা কোন উৎস থেকে গ্রহণ করেছি বা কোত্থেকে আমি নিয়ে এসেছি, আপনি কি জানেন? বলছে কই না তো জানি না তো, বলো তো কোত্থেকে কিভাবে নিয়ে এসেছ? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমি জাহেলিয়াতের যুগে ইসলাম গ্রহণের পূর্বে গণকি করতাম, জ্যোতিষের কাজ করতাম, মানুষের হাতের রেখা দেখে বা মানুষের হাত চালনা করে করতাম, এর বিনিময়ে আমি টাকা পয়সা নিতাম, এর বিনিময়ে আমি অর্থ নিতাম, আমার পরিবারের ভরণ পোষণ করতাম। তো এক লোকের আমি এই গণকি করেছিলাম, এক লোকের গণকি করার পরে ওই লোকের ওই মুহূর্তে টাকা ছিল না, পরে দিতে চাইল, পরে দিতে চাইল, কিন্তু আমার সাথে আর সাক্ষাৎ হয়নি তার। ইতিমধ্যে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মদিনায় চলে এসেছি, এই দীর্ঘদিন পরে আজকে হঠাৎ ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ। তো সাক্ষাৎ হলে তখন ওই ব্যক্তি আমাকে বলছেন যে ভাই, ওই যে আপনি এই কাজ করেছিলেন, আমার কাছে টাকা পেতেন বা অর্থ পেতেন, আমি তো দিতে পারি না, আজকে নিন। তো ওই অর্থ, যে অর্থটা তিনি দিয়েছেন, সেই অর্থ দিয়ে ক্রয় করে আপনাকে আমি দিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবি বলছেন যে হা করে মুখের মধ্যে আঙ্গুল ঢুকে বমি করে ফেলে দিলেন। সুবহানাল্লাহ, খাবারটা বমি করে ফেলে দিলেন। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 3842 নম্বর হাদিস। তাহলে দেখুন তারা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করেছে। কারণ এই ফেলে দেওয়ার কারণ, আনা হাফসা রাদিয়াল্লাহু আনহা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, হাফসা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল্লাহু সালাতুন আরবাঈনা লাইলা, যে কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায়, ফাসআলাহু আন শাই, এবং কিছু জিজ্ঞাসা করে গণককে, তাহলে লাম তুকবাল্লাহু সালাতুন, ওই ব্যক্তির সালাত কবুল হয় না আরবাঈনা লাইলা, 40 দিনের। গণকের কাছে গিয়ে যদি শুধু জিজ্ঞাসা করে কোনো জিনিস, মানে গণকী বা জ্যোতিষী কাজকর্মের কোনো জিনিস জিজ্ঞাসা করে, তাহলে ওই ব্যক্তির 40 দিনে সালাত কবুল হবে না। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মিশকাতের 4598 নম্বর হাদিস। তো গণককে জিজ্ঞাসা করলে 40 দিনে সালাত কবুল হবে না। অপর একটা হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে মান আতা আররা কাহেনান ও আররাফান, কোনো ব্যক্তি যদি গণক বা জ্যোতিষী এই জাতীয় ব্যক্তির কাছে যায়, ফাসাদ্দাকাহু বেমা ইয়াকুল, এবং ওই জ্যোতিষী বা ওই গণক যা বলল সেটা তা বিশ্বাস করল, তাহলে ফাসাদ্দাকাহু বেমা ইয়াকুল, তাহলে ফাকাদ কাফারা বেমা আনজালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওই ব্যক্তি আল্লাহ যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে নাজিল করেছে ওই নাজিলকৃত বিধানকে সে অস্বীকার করলো। নাউজুবিল্লাহি মিন জালিক। গণকের কাছে গিয়ে কোনো জিনিস জিজ্ঞাসা করে বিশ্বাস করলে সরাসরি কোরআনকে অস্বীকার করার শামিল। যে হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে এসেছে 2 নম্বর খণ্ডের 429 নম্বর পৃষ্ঠায়। তাই আসুন আমি আপনি সকলেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের হুবহু অনুসরণ করি, এর ব্যতিক্রম করার কোনো সুযোগ কারোই নেই। পরিশেষে একটি হাদিস বলে শেষ করতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে বিদায় হজ্জের একটা চিত্র তুলে ধরে, ইন্নি ফাররাতুকুম আলাল হাউদ, যে নিশ্চয় আমি তোমাদের পূর্বে হাউজা কাউসারের নিকট চলে যাব, মান মাররা আলাইয়া সারেবা ওমান সারেবা লাম্মা ইয়াজমা আবাদান, যে আমার নিকটে যেই যাবে, যেই ব্যক্তি আমার নিকট দিয়ে অতিক্রম করবে, ওকেই আমি হাউজা কাউসারে পানি পান করাবো আল্লাহ, আর যাকে আমি একবার হাউজা কাউসারে পানি পান করাবো, লাম ইয়াজমা আবাদান, কোনোদিন তাকে আর পিপাসা পাবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি এতই সুপেয় যে একবার পান করলে কোনোদিন তাকে পিপাসা পাবে না। লা ইরিদান্না আলাইহি আকওয়াম, ঠিক তখন আকওয়াম, কওম মানে দল, আকওয়াম মানে বহু দল, দলে দলে মানুষ আমার কাছে আসতে থাকবে পানি পান করার জন্য। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনবো যে এরা আমার উম্মত, ওয়া ইয়ারিফুনানি, আর তারাও চিনবে যিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরস্পরকে চিনবো, আমি চিনবো আমার উম্মত, তারা চিনবে আমাদের নবী। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমন তো অবস্থায় ওই লোকদের মাঝে আর আমার মাঝে একটা দেয়াল দিয়ে দেওয়া হবে, একটা আড়াল পর্দা দিয়ে দেওয়া হবে, একটা ব্যারিকেড সৃষ্টি করা হবে, ফেরেশতারা করবেন। সুম্মা ইউকালু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো ফেরেশতাদেরকে, ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, এরা তো আমার দলের লোক, কেন আসতে বাধা দেওয়া হলো, কেন ব্যারিকেড দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। তুম্মা ইউকালু, তখন ফেরেশতারা বলবেন যে ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না যে আপনার মৃত্যুর পরে এরা কত নতুন জিনিস তাদের সমাজে চালু করে মেনেছে, আপনি জানেন না। মানে আপনার শরীয়তকে বিকৃত করে, পরিবর্তন করে, সংযোজন বিয়োজন পরিমার্জন করে তারা মেনেছে। তখন তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাকুলো, তখন আমি বলবো সোহকান সোহকান লেমান গাইয়ারা বাদি এই বাদদালা শারিয়াতি, তখন আমি বলবো দূর হও দূর হও, হে হতভাগ্য আমার উম্মত, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে চেঞ্জ করেছো, পরিবর্তন করেছো, তারা বিদায় নাও, তারা দূর হও। হাদিস সহিহ মুসলিমের। তা আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়ার চেষ্টা করি। যদি পরকালে মুক্তি পেতে চাই, তাহলে অন্য কোনো বিধান নয়, অন্য কোনো ফিক নয়, কোনো ইমামের নিজস্ব মতবাদ নয়, কোনো পীরের তরিকা নয়, কোনো দরবেশ অলিয়া আউলিয়া গাউস কুতুবের লিখিত কোনো সিদ্ধান্ত নয়, আত্মসমর্পণ করি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে। মুক্তির নিশ্চিত একমাত্র পথ হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। পৃথিবীতে মাননীয় অনুসরণীয় একক ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক নিজ জীবন, পারিবারিক জীবন, সার্বিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদের আমলগুলোকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি বা আদর্শ অনুযায়ী করার তৌফিক দান করো। আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো রয়েছে আল্লাহ, তুমি এগুলো শুধরে নেওয়ার সুযোগ দান করো। যারা মৃত্যুবরণ করেছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করো, আমাদের ইমানের হালতে মৃত্যু দান করো, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো। সর্বোপরি যে উদ্দেশ্য নিয়ে এই দায়ী সেন্টার খোলা হয়েছে, মহান রব্বুল আলামিন এই দায়ী সেন্টারকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, এ আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।